الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة متفق عليه وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للجنة ثمانية أبواب منها باب يقال له الريان لا يدخله إلا الصائمون متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل عمل يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به أدعو شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه متفق عليه وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار ولم يفتح منها باب وفتحت أبواب الجنة ولم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله يقتقى من النار وذلك كل ليلة رواه الترمذي ابن ماجه بإسناد صحيح جابت حمد ثنا اللہ رب العالمین جن نے جنہیں بسر شیشے آمدر کاچے رمضان المبارک رے پبتر ماش انہیں دیئے چن سی مہان اللہ پاکر جن جابت اپشام شاہ بن الحمدللہ جابت درود و صلاح شہ نبی شانے جنہیں آمدر کے ای مہمنت و ماشر فضلت و برکت شمبر کے জানিয়ে দিয়ে চিরদিনের মতো কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন সেই মহানবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত আমরা কতই সৌভাগ্যবান, গত পরশু আমাদের একজন মজলিস শুরা সদস্যের জানাজা পড়ে এসেছি, তিনি এই রমজানের বরকত থেকে মাহরুম হয়ে গেলেন। আজকে রেডিওতে শুনলেন বাংলাদেশের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব লন্ডনের হাসপাতালে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনিও রমজানের সিয়ামের বরকত থেকে মাহরুম হয়ে গেলেন। এমনি করে হিসাব করলে কত শত মানুষ যে গতকালকে আজকে বা আজকে মগরিব আসার আগেই হয়তো মৃত্যুবরণ করবে তা ইয়ত্তা নেই। আল্লাহ পাক যে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন রমজানের সিয়ামের বরকত আমরা আশা করছি কাল থেকে রাখতে পারব, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া দুকরিয়া আবারও বলুন আলহামদুলিল্লাহ। সিয়াম কেন আসলো, কেন ফরজ হল? মুসলমানের জন্য, একজন মানুষ যখন মুসলমান হয় তার জন্য ছয়টি বিশ্বাস ফরজ আর পাঁচটি আমল ফরজ। ছয়টা বিশ্বাস কি কি? এক নম্বর হল তৌহিদে বিশ্বাস, আল্লাহতে বিশ্বাস, আল্লাহকে দেখা যায় না, সবগুলি গায়েবি বিশ্বাস। আমন্তু বিল্লাহি ও মালায়েকাতিহি ও রাসূলিহি ও কুতুবিহি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে ইমানে মুফাসসাল আমরা বলি, এই ছয়টি বিশ্বাস হল প্রথম জরুরি একটা অমুসলিম মুসলিম হতে গেলে। প্রথমে আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে দেখতে পাই না। ইহুদিরা বলেছিল লান্নুমিনা ইল্লা হাত্তা নারা আল্লাহ জাহরা, হে মুসা তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখতে না পাব। কিন্তু মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হল ইউমিনুনা বিল গায়ব। কোরআন শরীফ খোলেন, আলিফ লাম মিম শুরু করেন, হুদাল্লিল মুত্তাকিনের পরেই বলা হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারাই যারা আল্লাহকে গায়েবে বিশ্বাস করে, না দেখিয়ে বিশ্বাস করে। প্রথমে আল্লাহতে বিশ্বাস, দুই নম্বরে ফেরেশতাতে বিশ্বাস, তিন নম্বরে আল্লাহর কিতাবে বিশ্বাস, চার নম্বরে আল্লাহ রসুলগণের উপরে বিশ্বাস, পাঁচ নম্বরে আখেরাতে জবাবদিহিতার উপরে বিশ্বাস, আর ছয় নম্বরে তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস। এই ছয়টি বিশ্বাস আনলে তবে আপনি মুসলিম হতে পারেন। এর সঙ্গে পাঁচটা আমল লাগবে, ওগুলো তো বলে ভিতরের ব্যাপার, মনের ভিতরের ব্যাপার। এবার পাঁচটা বাহ্যিক আমল প্রয়োজন। তাহলে এক নম্বর শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৌহিদ ও রিসালাতের স্বীকৃতি। মনে মনে বিশ্বাস করলে হবে না, মুখে স্বীকার করতে হবে, পরিষ্কারভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, পরিষ্কারভাবে রসুলকে স্বীকৃতি দিতে হবে। এই সাক্ষ্য দিতে যিনি ভীত হন, কম্পিত হন, লুকিয়ে থাকেন, তিনি মুসলিম নন। এটা হল আমল। প্রথম আমল হচ্ছে মুখের স্বীকৃতি। কলমে শাহাদাতের পরে প্রধানতম আমল হচ্ছে সালাত, এরপরে হল জাকাত, এরপরে হল সিয়াম, এরপরে হল হজ। এই পাঁচটি ফরজ আমলি ফরজ। আর আগে যে ছয়টি বললাম ওটা হল এতেকাদি ফরজ, বিশ্বাসগত ফরজ। ওই ছয়টি বিশ্বাস বাহিরে দেখা যায় না, আর এই পাঁচটা আমল বাহিরে দেখা যায়, শোনা যায়। এই পাঁচটার একটা যদি বাদ দেন মুসলিম নন আপনি, কোন অজুহাতে যদি সিয়াম বাতিল করে দেন আপনি মুসলিম থাকতে পারবেন না, এটা ফরজ। ফরজের সংজ্ঞা হচ্ছে এই, যাকে অস্বীকার করলে একটা মানুষ মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যায়। সিয়াম, সালাত, হজ, জাকাত, কলমে শাহাদাত, এই পাঁচটি ফরজিয়াতকে যে ব্যক্তি অস্বীকার করে, প্রকাশ্যে অস্বীকার করে, সে মুসলিম থাকে না। এটাকে বলে ফরজ, ফরজ তরক করা যায় না। তার মধ্যে একটি বড় ফরজ আজকে আমাদের সামনে এসে গেছে, এইছিল সিয়াম। এটা আমাদের পরে নতুন করে হয়নি, আগের উম্মতের উপরেও ছিল। আমাদের রসুল যখন জাহেলি আরবে বসবাস করতেন তখনও মক্কার মুশরিকিন কুরাইশ তারা সবাই সিয়াম রাখত। কিসের সিয়াম? ওটা ছিল আশুরা সিয়াম, ওটা ছিল আয়াম বিজের নফল সিয়াম। আমাদের কাছে নফল পড়ে, তাদের কাছে ফরজ সমতুল্য ছিল। দ্বিতীয় হিজরিতে যখন মদিনায় গিয়ে আল্লাহ রসুল মক্কাতে মদিনা হিজরত করলেন, তখন এই সিয়ামের এই আয়াত যেটা পড়লাম একটু আগে, এই আয়াতটা নাজিল হয়ে গেল। অর্থাৎ এখন থেকে সিয়াম তোমাদের উপরে ফরজ করা হল 30 দিনের জন্য। আইয়াম মাদুদা, কয়েকটা গণিত, কয়েকটা দিন। ফমান শাহিদ মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই সিয়ামের রমজানের মাস পাবে সে যেন সিয়াম রাখে। এটা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। রাগ পর্যন্ত এই 30 দিনের সিয়াম, রমজানের সিয়াম ফরজ ছিল না। যখন এটা ফরজ হয়ে গেল তখন ওই আশুরা সিয়াম, আয়াম বেজের সিয়াম ওগুলো নফল হয়ে গেল। তো সিয়াম কিন্তু সেই যতক্ষণ, যখন থেকে দুনিয়াতে মানুষ এসেছে, যদিও নূহ নবীর আমল থেকে বলা হচ্ছে এটা, সমস্যা নাই, তখন থেকেই এই আশুরা সিয়াম চালু আছে। এই জন্য আশুরা খুবই গুরুত্বপূর্ণ সিয়াম। যেহেতু রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, এখন আশুরা সিয়াম নফল হয়ে গেল। রমজানুল মোবারক সিয়াম রাখার উদ্দেশ্য কি? আল্লাহ বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুম, যাতে তোমরা মোত্তাকি হতে পারো। আমরা কি মোত্তাকি নই? বিশেষ করে বলার অর্থটা কি? আহ্বান কাদের প্রতি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের প্রতি। তাহলে ইমান এবং তাকওয়া এক জিনিস নয়। বিশ্বাস করলাম, ঠিকই আছে, এই বিশ্বাসের পরিমাণ যখন বৃদ্ধি পাবে আল্লাহ ভীতির দিকে চলে যাবে। এক স্তর বৃদ্ধি পেয়ে আল্লাহ ভীতি যখন সৃষ্টি হবে, যখন আপনাকে আয়াত শুনালে চমকে উঠবেন, হাদিস বললে চমকে উঠবেন যে না আর কথা বলা যাবে না, তখনই আপনি মোত্তাকি হবেন। এমনি বিশ্বাস করেন আল্লাহকে, বাস খালাস, আপনি মুসলমান। কিন্তু না, শুধু আমানও হলেই চলবে না, তাকে মোত্তাকি হওয়া লাগবে। কোরআন হুদাল্লিল মোত্তাকিন, কোরআন হুদাল্লিল ফাসেকিন নয়। যারা মোত্তাকি তাদের জন্য কোরআন এসেছে, হাদিস এসেছে, যারা আল্লাহকে ভয় করে। তাকওয়া অর্জনের জন্যই, মানুষের হৃদয়ে তাকওয়ার বীজ বপনের জন্যই প্রতি বছরে ঘুরে ফিরে একবার রমজান মোবারক আসে। এই তাকওয়াটা কি? মদিনা মসজিদের ইমাম উবাই ইবনে কাআবকে জিজ্ঞেস করছেন আমিরুল মুমিনীন উমর ইবনে খাত্তাব, প্রশ্নকারী কেমন, উত্তর দানকারী কেমন, একবার চিন্তা করুন। উবাই ইবনে কাআব হচ্ছেন কোরআনের সবচেয়ে বড় এক্সপার্ট মানুষ। আল্লাহ রাসূল তাকে খুবই গুরুত্ব দিতেন, কোরআন তার মুখস্থ ছিল। উবাই ইবনে কাআবকে জিজ্ঞেস করছেন উমর ফারুক নিজে আমিরুল মুমিনীনে, বলো তো হে উবাই, তাকওয়া কাকে বলে? উবাই জবাব দিচ্ছেন সঙ্গে সঙ্গে, হে উমর, আপনি কি কখনো কাটা বিছানো পথ দিয়ে চলেছেন? হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? খুবই হিসাব করে পা ফেলেছি যেন পায়ের তলে কাটা না ফোটে। খালি পায়ে চললে তো কাটা ফুটবেই, যেন পায়ের তলে কাটা না ফোটে, এইভাবে হিসাব করে করে চলেছি। উবাই বিন কাব বলছেন, যা লেখা তাকওয়া, ওটাই হল তাকওয়া। দেখেন, জ্ঞানী মানুষের এক একটা প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে বিশাল একটা এলমের দুয়ার খুলে যায়। প্রতিটি কথা এবং কাজে যখন আপনি আল্লাহকে ভয় করবেন, এটা করা যাবে কি যাবে না, এটা করা যাবে কি যাবে না, এটা গেলে জান্নাত আছে না জাহান্নাম আছে, এই যখন কোয়েরি সৃষ্টি হয়ে যায় ভিতরে, ভীতি সৃষ্টি হবে, তখনই আপনি নিজেকে মুত্তাকি বলে চিন্তা করতে পারেন। ব্যাখ্যা নেন সুরে আনফাল দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, মুমিন হল সেই যখন তার সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, সাবধান ভাই কাজটা করো না, আল্লাহ নারাজ হবে, বাস বন্ধ হয়ে সমস্যা আর করবে না ও, সে হল মুমিন। এরপরে যখন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিনের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, তখন ওই ভীতির সঙ্গে যাদাতুম ঈমানা, ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এনজিওর সুদ ঘরে ঘরে, আপনার সামনে লোভনীয় টোপ, এত টাকা দেন, এত টাকা লাভ পাবেন, বছর ঘুরতেই আপনার এত টাকা হবে, ডেস্টিনির একটা গাছ পোতেন, পাঁচ বছর পরে এত টাকা লাভ পাবেন। কত যে এনজিও বের হয়েছে, সবাইকে আপনাকে লোভ দেখাচ্ছে, সবাই আপনাকে লোভ দেখাচ্ছে, বড়লোক হওয়ার লোভ দেখাচ্ছে। ইভেন ব্যাংকে যান আপনি, কি ইসলামী ব্যাংক বলেন, আরাফা ব্যাংকই বলেন, বড় বড় পোস্টার মারা আছে, কোটিপতি হওয়ার ফর্মুলা, পাঁচ কোটি টাকা হওয়ার ফর্মুলা, সব জায়গায় একই অবস্থা, দুনিয়ার লোভ। অবশ্য এরা জানে না যে আল্লাহ রাসূল বলেছেন, মানুষের সামনে যদি মানুষকে এক ময়দান ভর্তি সম্পদ দান করা হয়, সে মানুষ আর এক ময়দান ভর্তি স্বর্ণ কামনা করবে, কবরে না যাওয়া পর্যন্ত ওর লোভ বন্ধ হবে না, তার মুখ বন্ধ হবে না কবরে না যাওয়া পর্যন্ত। এই লোভী মানুষটাকে যদি আমি বারবার লোভ দেখাই, তাহলে যতই আপনি লোভ দেখান ওর কিন্তু শেষ হবে না। এটা বুঝতে পেরেই বস্তুবাদী মানুষগুলা অসংখ্য মানুষের পকেট সাফ করতেছে, এমনকি দশ টাকা থাকলেও রেহাই নেই, ও দশ টাকাও কি করে বের করে নেবে, লোভ দেখানো হচ্ছে। চল্লিশ লক্ষ টাকা তুমি পাবে যদি দশ টাকা দিয়ে তুমি একটা লটারির টিকিট কাট। এই যে কত মারাত্মক, কত নোংরা পুঁজিবাদ চলছে দেশে, এর বিরুদ্ধে কারোরই কোনো বক্তব্য নেই, সাবধান। ওই সময় আপনাকে বলা হল আল্লাহ পাক নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন অল্পে সন্তুষ্ট থাকো, আল্লাহ বলেছেন তোমার তকদির আগে লিপিবদ্ধ হয়ে আছে তোমার জন্মের চার মাস বয়সে, অতএব লোভ করো না। মনে রেখো আল্লাহ নবীর হাদিস, লা ইয়াস্তামিউ শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা, একটা ইমানদারের অন্তরে একই সঙ্গে কৃপণতা এবং ইমান একত্রে বসবাস করতে পারে না। লোভী মানুষের অন্তরে কখনো ইমান থাকে না, ইমান এবং লোভ একসঙ্গে থাকে না। অতএব হে মানুষ, লোভী হয়েও না। যখনই আপনার সামনে কোরআন বা হাদিস শোনানো হল, অজিলাত কুলুবহুম, আপনি ভীত হয়ে গেলেন, সর্বনাশ, আমি যে লাফিয়ে যাচ্ছি ওটা নেওয়ার জন্য, সুদ তো হারাম, লটারি যে হারাম, জুয়া হারাম, আমি এটা করছি বড়লোক হওয়ার জন্য, একটু পরে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যদি আমার জীবনের সুইচ যে আল্লাহর হাতে যদি সুইচ অফ করে দেয়, কে খাবে আমার টাকা পয়সা, করব না, যাও হারাম হারামি বাস। এরপরে আপনার সামনে যখন তেলাওয়াত করা হল, মানাল্লাযী ইউক্রিদুল্লাহ কারদান হাসানা ইয়ুযাফ লাহু ওয়া ইয়াগফির লাহু আল্লাহু শাকুরুন হালিম, যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দান করে তাকে আল্লাহ পাক বহুগুণ বেশি প্রতিদান দিয়ে থাকেন, ওয়া ইয়াগফির লাহু, তাকে আল্লাহ সমস্ত গুনাহগার তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, আল্লাহু শাকুরুন হালিম। এই আয়াত যখন বলা হয় তখন ওই মানুষটি তার ঈমান বৃদ্ধি পায়, সে আর জীবনেও ওই হারামের দিকে আর আগায় না। এটি হল ভাই ইমানদারের লক্ষণ। আপনি দশ টাকা লোভ থেকে নিজেকে বিরত রাখলেন, আল্লাহকে আল্লাহ কিন্তু দেখল সব। আল্লাহ মাআকুম আয়নামা কুনতুম, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের সবার সঙ্গে থাকেন যেখানেই তোমরা বসবাস করো না কেন। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিল আনফুস তাহওয়াল আনফুস, তোমরা যে চোখের চাহনির মাধ্যমে কি বলো এবং ভিতরে কি লুকানো থাকে ওটাও আল্লাহ খবর রাখেন। ইন্নাকা তাআলা মা নুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইখফা আল্লাহু মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা, তুমি জানো আমার ভিতরের কথা, আমি যা লুকিয়ে রাখি, তুমি জানো যা আমি প্রকাশ করি, আসমান জমিনে কোনো কিছুই আল্লাহ তোমার কাছে গোপন থাকে না। এই দোয়া যদি ইব্রাহিম করতে পারে সেই যুগে, এই দোয়া কি আমরা করতে পারি না? আমি যখনই সুদ খাবো, যখনই ঘুষ খাবো, যখন মানুষকে প্রতারণা করব, মানুষকে ধোকা দিব, কেউ না দেখুক আল্লাহ তো দেখছেন, এই ধোকা যিনি ধরে ফেললেন তার সামনে আমি কেয়ামতের মাঠে কিভাবে দাঁড়াবো বলেন? আল্লাহ আন্না উলায় কান ইয়াউমা ইয়াকুমু নাস লিরাব্বিল আলামিন, আল্লাহ আন্না উলায় কান মাবউসুন, তারা কি ধারণা করে না যে একদিন তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেদিন তারা তার প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়াবে তখন তারা কি বলবে? সেখানে স্রেফ মাথা নিচুকে দাঁড়িয়ে থাকতে হবে, ভুজুহি ইয়াউমাযিন খাশিয়া, একদল মানুষ কেয়ামতের মাঠে উঠবে যাদের চেহারাটা হবে নিম্ন, ভীত, মমিত, আফসারুহা খাশিয়া, চোখ দুটো নিচের দিকে, ইয়াকুলুনা আইন্না লামারদূনা ফিল আখিরা, হে আল্লাহ আমরা কাছে জাহান্নামে চলে যাব, তিলকা আযাবুন কাররাতুন খাসিরা, এটা অত্যন্ত মর্মান্তিক প্রত্যাবর্তন হবে তাহলে আমাদের জন্য। এগুলো কথা আমরা সেদিন বলবো, আগেই যদি হুঁশিয়ার হই তাহলে কিয়ামত দিন ইনশাআল্লাহ আমাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, হুজুহি ইয়াওমাযিন মুসফিরা, একদল মানুষ উঠবে উজ্জ্বল হাসি নিয়ে, আল্লাহ পাক তাদের খুশি হবেন, আল্লাহ পাক তাদেরকে সালাম করবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমাদের মহান প্রভু আল্লাহ পক্ষ থেকে তোমাদেরকে সে সালাম দিয়ে অভিবাদন জানানো হবে, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ নিজে মানুষকে সালাম দিবেন। যদি নাকি আমরা সেদিন নেককার মানুষ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, সেই সৎকর্মশীল নেককার মানুষ হওয়ার জন্যই প্রশিক্ষণের মাস আমার সামনে মজুদ। আজ থেকে যদি আমরা তারাবি শুরু করি, আলহামদুলিল্লাহ আজ রাত থেকে সিয়াম শুরু হয়ে যাবে বাংলাদেশে, এক মাস ব্যাপী আমাদের এই সিয়াম চলবে, এই সুন্দর নেকি অর্জনের এই মহা মৌসুম আমাদের জন্য বছরে বার্ষিক মৌসুম শুরু হতে যাচ্ছে, সকল মুসল্লিকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে, সবাইকে বলতে হবে, বাড়িতে ছেলে মেয়ে যারাই আমরা আছি একটা পরিবার, সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে উৎসবের মন নিয়ে আমাদেরকে সিয়াম সাধনায় এগিয়ে যেতে হবে, এবং যাবতীয় অন্যায় বা হারাম থেকে নিজেকে দূরে রাখার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আল্লাহ তোমার দোয়া নিষেধ যেন আমি না করি, হে রসুল তোমার কৃত নিষেধ যেন আমি নিজেকে বিরত রাখতে পারি, হে আল্লাহ তুমি ওকে সে তৌফিক দান করো, আমিন। কুতিবা আলাইকুম সিয়াম, আজকে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হল। আসসায়াম আই আসসাবির, ইন্নামা ইউয়াফা সাবিরুনা বিগাইর হিসাব, আল্লাহ বলছেন সবের যারা হয়, ধৈর্যশীল যারা হয় তাদেরকে অসংখ্য নেকি আল্লাহ তাদেরকে দিয়ে থাকেন, হিসাব নিয়ে কত দিবেন আল্লাহর হাতে। কোন আবি হুরায়রা যখন কওলা কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লাকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতুশ শায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, মুত্তাফাকুন আলাইহ। আল্লাহ রসুল বলছেন যেদিন সিয়াম শুরু হয়ে যায়, সিয়ামের মাস রমজান মাস প্রবেশ করে, অর্থাৎ আজ থেকে ধরে নেন, সেদিন থেকেই জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলো সব পায়ে শৃঙ্খলিত করা হয়, এবং রহমতের দরজা উদার করে দেওয়া হয়। সাহাল বিন সাদ বলছেন, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন যে জান্নাতের আটটি দরজা রয়েছে, তার একটি বিশেষ দরজার নাম রায়্যান, সেই দরজা দিয়ে কেউই প্রবেশ করবে না, শুধুমাত্র যারা সায়েম তারাই। এটা আপনাদের জন্য সুসংবাদ, বিশেষ দরজা দিয়ে আল্লাহ পাক আহ্বান করবেন, হে সায়েমরা এসো আমার এই দরজা দিয়ে, তোমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে বিশেষ একটি দরজা নির্মাণ করা হয়েছে। আমরা নেতা রাষ্ট্রে বড় বড় তোরণ নির্মাণ করি না, জান্নাতে যাওয়ার জন্য আপনাদের জন্য এরকম তোরণ নির্মাণ করা হবে, তার নাম রায়্যান। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মানুষ কুল্লে ইবনে আদম ইযাফাল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি দিরহাম, আদম সন্তান যখন কোন নেকির কাজ করে সে দশ গুণ থেকে সাতশো গুণ সমান নেকি পায়। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ বলছেন ইল্লা সাওম, সিয়ামের বেলায় ওই হিসাব নাই, অন্যের বেলায় অন্যান্য আমলের বেলায় দশ থেকে সাতশো গুণ আছে, কিন্তু সিয়াম যে রাখবে, আল্লাহ বলছেন ইল্লা সাওম, কাল আল্লাহ ইল্লা সাওম ফাইন্ন লি ওয়ানা জিবিহি, কারণ সাওম রাখে বান্দা সিরফ আমার জন্য, এবং আমি নিজ হাতে তাকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। এটা ফেরেশতাদের মাধ্যমে নয়, দশ থেকে সাতশো গুণ কোন হিসাব নিকাশ নাই, নম্বর নাই, এটা আমি দেব, কি দেবো তা তোমরা বুঝে নিও। যখন স্বয়ং আল্লাহ দিবেন তার কি হিসাব থাকবে নাকি, কোথায় কত দিবেন তার হিসাব নাই। কারণটা উনি বলছেন কি, ফাইন্নাহু লি ওয়ানা জিব, ওটা আমার জন্য সিয়াম রাখে, আল্লাহর সঙ্গে বান্দার সিয়ামের সম্পর্ক গোপন সম্পর্ক বাহিরে দেখা যায় না, আমরা যারা সিয়াম রাখব আমরা কি গোপনে এক গ্লাস পানি খাব? নিশ্চয়ই খাব। আমরা কি গোপনে ভাত খেতে পারব? নিঃসন্দেহে পারব না, মরে গেলেও পারব না। যেন আমি সিয়াম আছি, এমনকি সিয়াম রেখে একজন চোরও যদি ধরা পড়ে, পুলিশ তাকে পিটাচ্ছে, সে মরে যাবে কিন্তু সিয়াম ভঙ্গ করবে না, এরকম ইমানদার চোরও বাংলাদেশে আছে, কিন্তু ওই নিষ্ঠুর পুলিশ তাকে মারি বন্ধ করবে না। হাদিসে রয়েছে, এ সায়েম, যদি তোমাকে কেউ গালি দেয় বা মারে, তুমি তাকে বলো ইন্নিমরা উন সায়েম, হে ভাই আমাকে গালি দিও না, আমাকে মেরো না, আমি একজন সায়েম। একবার যা দুবার বলো আর বলো না। এই সায়েম বলার পরেও যে ব্যক্তি তারপর জুলুম করে, সে তো মানুষ নয়, তার তো জাহান্নামে যেতেই হবে। পুলিশ ভাইরা যারা আছেন ভালো হাদিসের মনে রাখবেন, খবরদার সায়েম অবস্থা কোন ব্যক্তিকে হাত দেবেন না, গালিগালাজ করবেন না, তার অন্তরে আঘাত দিবেন না। ব্যাস আপনার দৃষ্টিতে আসামি ধরে নিয়ে কাস্টডি করেন, কিন্তু তার অন্তরে আঘাত দিয়ে গালিগালাজ করবেন প্রমাণিত হওয়ার আগেই, অথবা তাকে দৈহিক নির্যাতন করবেন, আপনি নিজে জাহান্নামী হবেন যতই পাঁচাত্তর সালাত আদায় দায় করেন। খবরদার, কোন ব্যক্তি কোন ব্যক্তির উপর জুলুম করবেন না। রমজানের এই মাস রহমতের মাস, এখানে জুলুমের মাস নয়। বাবা শাহরুস সাবর সবরুস সওয়াবুল জান্নাহ, এটা সবরের মাস, ধৈর্যের মাস, এর একমাত্র সওয়াব হচ্ছে জান্নাত। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব এই মাসটাতে। সবরের তিনটা ক্যাটাগরি আছে, আসবর ফি ত্বাআহ, আসবর আনিল মাসিয়াহ, আসবর ফিল মুসিবাহ। মুসিবতে সবর করা, বিপদ আসলে আমরা সবাই সবর করি না? যদি কারো কোনো সন্তান মারা যান, বা কারো কোনো পিতা মৃত্যু হয়, বা নিজের কোন নিকটাত্মীয় মৃত্যুবরণ করে, তাকে তো ফিরিয়ে আনা যাবে না, বাধ্যই আমরা সবর করি, তাই না? এই সবর হচ্ছে আসবর ফিল মুসিবাহ, মুসিবতে সবর করা। আর একটা সবর হল কি? কষ্টে সবর করা। আমি কষ্ট পাচ্ছি, ক্ষুধায়, সুযোগ আছে আমার সামনে, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, বন্ধক দিয়ে টাকা নেবার, বন্ধকী প্রথা বাংলাদেশ খুব চালু, সুদি ভিত্তিতে বন্ধক দিচ্ছি, আমরা চিন্তাও করি না যে অন্যায় করলাম না ন্যায় করলাম, সুযোগ আছে কিন্তু আমি করলাম না, কষ্ট করলাম, না খেয়ে থাকলাম, অন্য মাসে 10,000 টাকা না হলে আমার মাস চলে না, কিন্তু হঠাৎ করে আমার সমস্যা হয়ে গেছে, তবু আমি 5,000 টাকায় চলব, অল্প তুষ্ট থাকবো, কিন্তু অন্যায় পথে যাব না। এই যে কষ্টটা করলেন, এই যে কষ্টে সবর করা, এটাও কিন্তু এই সিয়ামের মধ্যে আছে। প্রচন্ড ক্ষুধায় আপনি কাতর হয়ে পড়েছেন, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, সামনে পানি আছে, হাড়িতে ভাত আছে, আপনি খাচ্ছেন না, নিজেকে কষ্ট দিচ্ছেন, এই যে কষ্টের আপনি সিয়াম রাখলেন, এটা কিন্তু মুসিবতে কষ্ট করার নেকিটা আপনি পেয়ে গেলেন। আরটা কি? আসবর আলা ত্বাআহ, আল্লাহর আনুগত্যে সবর করা। যেহেতু আল্লাহর হুকুম সিয়াম রাখা ফরজ মুসলমানের উপরে, আল্লাহর হুকুম মানতে গিয়ে কিন্তু আমি সিয়াম রাখছি, তাহলে এটা হল আসবর আলা ত্বাআহ, আল্লাহর আনুগত্যে সবর করা। এই তিনটি সবর একত্রে কোনোথায় আপনি পাবেন না, ইভেন সালাতেও পাবেন না। সালাদ যখন আপনি আদায় করেন, তখন কিন্তু আপনি ক্ষুধার্ত থাকেন না, বরং হাদিসে এসেছে খুব ক্ষুধা যদি বেশি লাগে, জামাত যদি শুরু হয়, জামাতে যেও না, আগে খেয়ে নাও, ঠিক আছে না হাদিসটা? তো সালাতের চাইতে সিয়াম বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে না? যখন আমরা জোহরের সালাত আদায় করতে আসবো সিয়াম রেখে, আগামীকাল বা পরশু ধরেন, যখন জোহরে বা আসরে যখন আসবো মসজিদে, তখন তো ক্ষুধায় কাতর হয়ে পড়বে, একেবারে পাগল হয়ে যাব, এরপরও আমি সিয়াম রেখেছি, এটা একটা দারুণ ব্যাপার। এজন্য একমাত্র সিয়ামই একটা ইবাদত যার মধ্যে তিনটা স্তর সবরের তিনটা একসঙ্গে পাওয়া যায়, আল্লাহর আনুগত্যে সবর করা, কষ্টে সবর করা, বিপদে সবর করা, এই সব সবর একসাথে পাওয়া যায় এখানে। এজন্য সিয়ামের নেকিটা আল্লাহ নিজ হাতে দিবেন, বান্দা আমার জন্য ইয়াদা অসহাবতা ও ত্রাম হলে আজলি, তার যৌন কামনা, তার পেটের ক্ষুধা কামনা, এ সব কিছু ছেড়ে দিয়ে যে সেরেফ আমার ভয়ে, অর্থাৎ আমি আল্লাহ তাকে আমার জাহান ভরে থেকে নেকি দান করব, এই নেকি নেওয়ার জন্য প্রস্তুতি নেই। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان سفدت الشياطين وغلقت ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله وتقى من النار وذلك كل ليلة رواه الترمذي وابن ماجه হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল বলছেন শুনে রাখো, রমজানের প্রথম রাত থেকেই আল্লাহ পাক শয়তান এবং মারাদাতুল জিন, শয়তানদের লিডার যেগুলা, সবগুলো আল্লাহ পাক শৃঙ্খলিত করেন। জাহান্নামের দরজা সব বন্ধ করে দেন, একটাও খোলা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেন, একটাও বন্ধ করা হয় না। তাতেই আল্লাহ ক্ষান্ত হন না। একজন অদৃশ্য আহ্বানকারী রাতে আহ্বান করে ডেকে ডেকে বলেন দুনিয়াবাসীকে, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে সৎকর্মের অনুসারীরা এগিয়ে চলো, ইয়া বাগিয়া শাররে আকসার, হে অন্যায় জুলুমের অভিসারীরা বিরত হও, ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার, মনে রেখো এই রমজান মাসে অসংখ্য জাহান্নামী মানুষকে আমি মুক্ত করে দেব জান্নাতের জন্য। আল্লাহ পাক যেন সেই দপ্তরে আমাদের নাম লিপিবদ্ধ করে দেন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, তমাম রাত আল্লাহ পাক এইভাবে আহ্বান করেন। হয়তো প্রশ্ন হবে এর অর্থ কি? জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলো সব শৃঙ্খলিত, তো মানুষ এত শয়তানি করে কেন? কাজী আয়াস চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেইভাবে প্রকাশ্য অর্থ গ্রহণ করাটা ইমানদারের লক্ষণ। কিভাবে জাহান্নামের দরজা বন্ধ হবে, কিভাবে জান্নাত দরজা খোলা হবে, এগুলো তোমার দেখার দরকার নয়। যা আল্লাহ রসুল বলেছেন বিশ্বাস করে যাও। মনে রেখো এখানে আল্লাহ পাক বলছেন জিন শয়তানগুলো সম্পর্কে, মানবরূপী শয়তান যারা আছো তোমরা, তোমাদের পায়ে আল্লাহ পাক বেড়িয়ে দেবেন না, কারণ এটা তোমাদের পরীক্ষার স্থল দুনিয়া। এই পরীক্ষা তোমরা জিতলে না ফেল করলে এটা দেখার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে, বিধায় তোমাদের পায়ে বেড়ি পড়ানো হবে না। তো মানুষরূপী শয়তান এখান থেকে বাদ, আল্লাহর আসমানে যে জিনরূপী শয়তানগুলো আছে এগুলো আল্লাহ সব বন্ধ করে দেবেন। অতএব কোন শয়তান তোমাদেরকে ডিস্টার্ব করবে না, তোমরা নিজেরা যেন পথভ্রষ্ট হয় না। দুর্ভাগ্য আমাদের দেশের, আমরা এই সময় বেশি পথভ্রষ্ট হই। এজন্য আল্লাহর পক্ষ থেকে যে আহ্বানগুলো এসেছে আমাদের কাছে, সে আহ্বানগুলো আমরা কনসাইজ করে, সংক্ষিপ্ত করে জনগণের উদ্দেশ্যে লিখিতভাবে পত্রিকার মাধ্যমে ছড়িয়ে দিয়েছি, সেটা আমি আপনাদের সামনে শুনিয়ে দিচ্ছি। সবগুলি কোরআন এবং হাদিসের আলোচনা থেকেই মূল কথাগুলো চলে আসছে। সবার প্রতি আমাদের আহ্বান আল্লাহর পক্ষ থেকে, এক, রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং যাবতীয় অশ্লীলতা থেকে বিরত থাকুন। এটা আমাদের আহ্বান নয়, আল্লাহর আহ্বান। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সুরে আল আনআম 151 নম্বর আয়াত। হে বান্দারা, তোমরা প্রকাশ্য বা গোপন যাবতীয় অশ্লীলতা থেকে দূরে থাকো, নিকটবর্তী হয়েও না। অশ্লীল কাজ করো না একথা কিন্তু আল্লাহ বলছেন না, অশ্লীলতার নিকটবর্তী হয়েও না। নিকটবর্তী হলেই তুমি পদস্খলন হবে তোমার। ছেলেদের ঘরে ঘরে এখন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন আছে। সাবধান হয়ে যুবকেরা, যদি একবার তুমি তাকাও ওদিকে, দেখি মোবাইলের এই সিমটা বের করলে এইসব ছবিগুলো দেখা যাবে, নেকেট ছবিগুলো একবার দেখবো আর দেখবো না। একবার যদি তুমি অন্তর তোমার ওদিকে ঘুরে যায়, তুমি জীবনে ওখান থেকে ফিরতে পারবে না। মাদকতার নেশা এবং সাংঘাতিক নেশা, পত্রিকায় এসেছে যত মাদকতা এদেশে অভ্যস্ত যে সমস্ত যুবক ছেলেরা, তারা অধিকাংশই শুরু করেছে ধূমপান থেকে, বিড়ি সিগারেট থেকে শুরু হয়, এখান থেকে গাঁজায় চলে যায়, সেখান থেকে হিরোইন ফেন্সিডিলে যে তার জীবনটা শেষ হয়। সাবধান হে যুবকেরা, যদি একটু টেস্ট করার জন্য বন্ধু বান্ধবের ধোকায় পড়িয়ে কখনো একবার যদি তুমি স্বাদ আস্বাদন করো, তুমি কখনোই ওখান থেকে আর ফিরতে পারবে না। অতএব হে তরুণরা, হে যুবকেরা, খবরদার, অশ্লীলতার নিকটবর্তী হইও না, ধ্বংস হয়ে যাবে তুমি, ধ্বংস হবে সমাজ, ধ্বংস হবে জাতি। বেঁচে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার সবকিছু দেখেন, গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, সবই আল্লাহ রেকর্ডে ধরা পড়ে যাচ্ছে। সাবধান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, খবরদার তোমরা কোন ফাহিশা কাজের নিকটবর্তী হইও না, প্রকাশ্য হোক আর গোপনে হোক। আমাদের আহ্বান, রমজানের পবিত্র রক্ষা করুন, যাবতীয় অশ্লীলতা থেকে বিরত থাকুন। দুই নম্বর আহ্বান, দিনের বেলা খাবারের হোটেল বন্ধ রাখুন, এটা আমাদের কোন নিজস্ব দাবি নয়, হাদিস শোনেন। ও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল আবদ, সিয়াম এবং কুরআন বান্দার জন্য আল্লাহ কা সুপারিশ করে। ইয়াকুল আসসিয়াম আয় রাব্বি ইন্নি মানাআতুহু আত-তুআম ওয়াস শাহাওয়াত বিন্নাহারে ফাশফিনি ফিহে, হে আমার প্রভু, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাদ্য এবং যৌনাকাঙ্ক্ষা থেকে বিরত রেখেছিলাম, ফাশফিনি ফিহে, অতএব হে আমার পালনকর্তা আল্লাহ, তুমি আমাকে এই ব্যক্তির বিষয়ে সুপারিশ, আমার সুপারিশ তুমি কবুল করো। দিনের বেলায় ভাষাটা খেয়াল করবেন, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাবার থেকে এবং যৌনাকাঙ্ক্ষা থেকে নিষেধ করেছিলাম, মানাতুহু, মানা করেছিলাম, ওই লোকটি আমার কথা শুনেছিল। অতএব হে আল্লাহ, আজকে আমাদের দিন, আমি সুপারিশ করছি তার পক্ষ থেকে, ফাশফিনি ফিহে, এই লোকটির বিষয়ে তুমি আমার সুপারিশ কবুল করো, বলুন আমিন। আল্লাহ যেন কবুল করে আমাদেরকে। দিনের বেলায় আপনি মানুষকে লোভ দেখাবেন, খাবারে হোটেল সুন্দর উপাচার দিয়ে সুন্দর রান্নাবান্না করে রেখে দিবেন, সামনে একটা কাপড়ের পর্দা টাঙিয়ে রাখবেন, এতে দিয়ে আরো মানুষ প্রলুব্ধ হবে, এটা যেমন সামনে কাপড় টাঙানো আছে, নিশ্চয়ই ভিতরে রান্নাবান্না করা আছে। আপনি আরো ধোকা দিলেন মানুষকে, দুই গুনাহের মালিক হলেন হোটেল মালিক ভাইয়েরা। যদি আপনারা মুসলমান হন, আল্লাহর ওয়াস্তে মানুষকে এই অন্যায় কাজে প্রলুব্ধ করার জন্য হোটেল খুলে রাখবেন না, হাদিসটা মনে রাখবেন। এরপরে আসুন, ইয়াকুলুল কুরআন, কুরআন কি বলবে, ইয়া রব্বে, হে আমার পালনকর্তা, মানাতুহু নাওমা বিল লাইল, আমি ওকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম, ফাশফিনি ফিহে, অতএব এই লোকটির ব্যাপারে আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ বলছেন ফাইশফাআনে, এই দুইজনের সুপারিশ কি আমাদের দিন কবুল করা হবে, বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করুন, দয়া করে খাবারের হোটেল দিনবেলা খোলা রাখবেন না, এতে আপনি নেকি পাবেন, বহু মানুষ এ থেকে বিরত থাকবে। হয়তো বলবেন যারা শ্যাম নেই তারা খাবে, আপনি তাদেরকে উৎসাহিত করবেন না, শ্যাম নেই তারা লজ্জিত হোক, তারা চানাচুর ভাজা খেয়ে থাক তাও ভালো, ওরা কেন শ্যাম রাখবে না মুসলমান হওয়া পরে, ওদেরকে কোন রকম সম্মান করা উচিত নয়। হ্যাঁ, যদি বলেন যে রোগী, রোগী থাকলে ঔষধ খাবে, তার জন্য খাওয়ার বাড়িতে নিয়ে বাইরের রাস্তা বের হবে, আপনার হোটেল এসে খাবে না। তিন নম্বর আহ্বান আমাদের, জিনিসপত্রের ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তিজারাতিন আনতারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা বিকুম গাফুরুর রহিম। কি সাংঘাতিক কথা, সূরা নিসা ২৯ নম্বর আয়াত। হে ইমানদারগণ, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা ব্যতীত, এবং তোমরা পরস্পরকে হত্যা করো না। মনে রেখো, আল্লাহ তোমাদের উপরে অত্যন্ত দয়াবান ও ক্ষমাশীল, বড় দয়া করে তিনি মানুষ সৃষ্টি করেছেন, আর তোমরা তাদের হত্যা করছ। এই যে দরদ ধরা আহ্বান মানব জাতির প্রতি আল্লাহর, হে মানুষ, তুমি কি আল্লাহর প্রতি সাড়া দিবে না? আল্লাহ আহ্বান, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। যারা আমে বিষমা খায়, যারা খাদ্যে ভেজাল দেয়, তারা তো সব এই গণহত্যাকারী। ওই দিন হতে মানুষটা মরে না, আস্তে আস্তে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়, তার কিডনি ফেল করে, তার ক্যান্সার হয়, হয়তো বছর দুবছর পরে সে ওই রোগেই মৃত্যুবরণ করে। লোকে ভাবে বোধ হয় এমনি রোগে মারা গেছে, মূল কারণ যদি ওইটা হয়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ জানেন কোন কারণে তার রোগটা হয়েছে। যারা নগদ মরে তাদেরকে আমরা টের পাই, যেমন সেদিন মরেছে দিনাজপুরে 14টা শিশু মারা গেছে লিচু খাওয়ার দিন, বিকাল থেকে হাসপাতালে দ্বিতীয় দিন মারা গেছে, 14টা শিশু মারা গেছে, এখন পর্যন্ত তাদের কোন শাস্তি হয় নাই। সিরাজগঞ্জে শাহজাদপুরে শ্বশুরবাড়িতে এসেছে জামাই, বাজার থেকে আম কিনে এনেছে শাশুড়ির জন্য, খানা পিনার পরে এবার সবাই মিলে আম খাচ্ছে, আম খাওয়ার পরে মানে পরিবারের সবাই হাসপাতালে চলে গেছে, একজনের অবস্থা সংকটাপন্ন। এই যদি আমাদের চরিত্র হয় তাহলে কি আমাদের সিয়াম কবুল হবে? আল্লাহর হুকুম মনে রাখবেন, লা তাকতুলু তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থা তোমরা পরস্পরের মাল ভক্ষণ করো না, ওলা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পরকে হত্যা করো না। ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা, আল্লাহ তোমাদের উপরে বড়ই রহম দিল, তিনি তোমাদের উপরে বড়ই ক্ষমাশীল। 4 নম্বর আহ্বান আমাদের, অন্য মাসের চাইতে এই মাসে অন্তত 2% লাভ কম করেন। ধনী শ্রেণীর অতি লোভের কারণে বাংলাদেশে এই অভাব। আল্লাহবা কশ্চিনকালেও কোন দুনিয়াতে কোন স্থানে পৃথিবীর কোন প্রান্তে খাদ্যের কোন অভাব আল্লাহ রাখেন নাই। আল্লাহ নিজেই ওয়াদা করছেন, ইন্না খালাকনা কুল্লা শাইইন বিমিকদার, আমি সবকিছু পরিমাণ মোতাবেক সৃষ্টি করি। আদম শুমার রিপোর্ট বেরিয়েছে 10 বছর পরে, দেখলেন না বাংলাদেশে 7,66,000 মহিলা আর 7,54,000 পুরুষ, 7,54,000 পুরুষ, কাছাকাছি, পুরুষের চেয়ে মহিলা একটু বেশি, কারণ পুরুষকে হুকুম দেওয়া হয়েছে ইচ্ছা গেলে তুমি 1,000 দুটা বিয়ে করতে পারো। 10 বছরেও নারী পুরুষের জন্ম মৃত্যু আল্লাহ এমন হিসাব করে করেছেন, ইচ্ছা করলে আল্লাহ তো পুরুষদের ভরে দিতে পারতেন বাংলাদেশ, বা মহিলাদের ভরে দিতে পারতেন, তা করেন নাই। সবকিছু তার কাছে হিসাব নিকাশ আছে, আপনি যতই পরিবার পরিকল্পনা করেন আসল পরিকল্পনা আল্লাহর হাতেই আছে, তাই না? পরিকল্পনা তো আসমানেই হয়, আপনি কি করবেন? আপনার নিজের মৃত্যু ঠেকানোর ক্ষমতা নাই। এই হুমায়ুন আহমেদ মরবে না মোটে, দুনিয়ার ডাক্তার সব কিছু লাগাই যাচ্ছে, তো তো মরতে হলো শেষ পর্যন্ত। তাহলে সব কথা ওখানে হিসাব হয়। অতএব বিষয়টা খেয়াল করুন, আল্লাহ বলছেন তোমরা অন্য মাসের চেয়ে এই মাসে অন্তত লাভ কম করো, লোভী হয়ো না, গরিবকে হত্যা করো না। খেতোয়াল পাচ্ছে না, মধ্যস্বত্ব ভোগীরা পাচ্ছে। পেপারে দেখলাম আমাদের ধুরইল এলাকায়, ও কি বলে ওটাকে, কি কি ফুলকপি, 1 টাকা দাম একটা ফুলকপি, নগদপাড়া বাজারে আসছে 10 টাকা দামে বিক্রি হচ্ছে, মাঝখানে সবগুলো খেয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগী দালাল ফরিয়ারা। অথচ যে লোকটা মাথার ঘাম পায়ে ফেলে কফি উৎপাদন করল, সে কৃষক পাচ্ছে 1 টাকা। এই যে পুঁজিবাদ, এই যে নিষ্ঠুর শোষণ কারা করছে? একদল ধনিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণীর নাম করে লোভ কমান। এই লোভ যদি কমাতে না পারেন, ওই যে একটু আগে হাদিসটা বললাম না, জাহান্নাম ছাড়া আমাদের সামনে কিছু নেই, আল্লাহ রসুলের ভাষা হচ্ছে ও কবরে যাওয়া পর্যন্ত লোভ বন্ধ হবে না, সাবধান, অল্পে তুষ্ট হ, ধ্বংস হয়ে যাবে তুমি। আল্লাহ বলছেন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফ লাহু, ইউদাইফহ লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম, সূরা তাগাবন 17 নম্বর আয়াত। হে বান্দা, তুমি যে লাভ একটু কম করলে তোমার লস হয় নাই, বরং তুমি আল্লাহকে কর্জ দিলে। মান্দাল্লাযি ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিল, ইউজাইফহু লাকুম, তোমাদেরকে আল্লাহ পাক বহুগুণ বেশি দান করবেন। আল্লাহ কি মিথ্যা কথা বলে? দয়া করে ভাববেন না যে আল্লাহ আমাদের ধোকা দিচ্ছে। আপনি দু টাকা কম করুন, কম লাভ নিন, যিনি যে পেশাতেই আছেন না কেন, অন্য সময় যদি রমজানে আপনি অবশ্যই কিছু কম নেবার চেষ্টা করুন। আল্লাহকে বলুন, আল্লাহ তোমার কোরআনের আয়াত শুনেছিলাম, সূরে তাগাবন 17 নম্বর আয়াত শুনেছিলাম খুতবাতে, তাই আজকে তোমার ভয়ে আমি 2 টাকা কম নিলাম, তুমি তোমাকে আমি ঋণ দিলাম, তুমি আমাকে ঋণের উত্তম প্রতিদান দিও। এই কামনা যদি কোনো বান্দা আল্লাহর কাছে করে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে দ্বিগুণ কেন, আল্লাহ বলছে ইউজাইফ হুলাকুম, কত দেব তুমি নিজে খবর রাখো না। আমরা কি চাই না আল্লাহর কাছে নিতে? এত লোভ কেন? শুধু তাই না, ইয়াগফিরুল্লাকুম, তুমি যত গুনাহ করেছো সে গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ শাকুরুন হালিম, আল্লাহ অত্যন্ত গুণগ্রাহী এবং অত্যন্ত সহনশীল। মানুষ কোন নেকির কাজ করলে আল্লাহ খুশি হয়ে তাকে বেশি বেশি দান করেন, আল্লাহ অকৃতজ্ঞ নন। 5 নম্বর আমরা দাবি করেছি সবার কাছে আল্লাহর পক্ষ থেকে, ব্যবসায়ে প্রতারণা ও ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। সূরা মুতাফফিফিন পড়ুন, 30 পারাতে আল্লাহ বলছেন, ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা যাক্তারু আলা আন-নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও আযানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু আন্নাহুম উলাইকা ইলা মাবউসুন। কি ব্যাপার? ধ্বংস, ওয়াইল জাহান্নাম ওই সমস্ত লোকদের জন্য যারা মাপে এবং ওজনে কম করে। যখন তারা মানুষকে মেপে দেয় তখন কম করে দেয়, আর যখন মেপে নেয় তখন বেশি করে নেয়। ওয়াইলুল্লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস অনিবার্য। মদিনার লোকেরা এই কাজে খুব সিদ্ধ হস্ত ছিল। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন তখন এই আয়াতটা নাজিল হয়ে গেল। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার ব্যবসায়ীরা একা এমন তওবা করল, ইবনে আব্বাস বলছেন এই আয়াত নাজিলের পরে মদিনার ব্যবসায়ীরা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ীদের পরিণত হয়ে গেল। কোনদিন আর তারা কোফরাই মাফে ওজন কম বেশ করে নাই। বলুন সুবহানাল্লাহ, তারা কোরআন আয়াতকে এত সম্মান করে, আর আমরা মুসলমানরা কি সম্মান করতে পারি না? 6 নম্বর আমরা দাবি করেছি, অধীনস্থদের প্রতি দয়াশীল হন, তাদের প্রতি দয়া করুন। আমাদের এমন কোন মানুষ নাই যার অধীনস্থ কিছু মানুষ নাই, এমনকি আপনার বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করে, ঠিক না? তাছাড়া মানুষ চলতে পারে না, পরস্পরের সাহায্য ছাড়া মানুষ এক পা বাড়াতে পারবে না। ডাক্তার হলেও তার কম্পাউন্ডার লাগবে, বড় লোক হলেও তার গাড়ি ড্রাইভার লাগবে, তাই না? এমন মানুষ নাই যে সে একা চলতে পারে, প্রত্যেকের অধীনস্থ কিছু মানুষ থাকেই। আল্লাহর হুকুম, রসুল আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন পরিষ্কার ভাবে, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা। হে দুনিয়ার মানুষ, পৃথিবীবাসীর উপরে তোমরা রহম করো, আসমানবাসী আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। ইচ্ছা দেয়া কি বলতে পারে বলেন? আল্লাহ রসুলের আহ্বান যেন বাংলাদেশে যেন বৃথা না যায়। সরকারের আহ্বানের চাইতে কি আল্লাহর আহ্বান কি বেশি গুরুত্বপূর্ণ নয়? সরকার বারবার বলছেন দেশবাসী তোমরা ঐক্যবদ্ধ হও, ভালো কাজ করো, অন্যায় করো না। প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছেন, প্রেসিডেন্ট আহ্বান জানাচ্ছেন, কিন্তু সবার উপরে কি আল্লাহ এবং তার রসুলের আহ্বান বেশি গুরুত্বপূর্ণ নয়? আহ্বানটা আমি আবার বলছি, ইরহামু মান ফিস সামা মান ফিল আরদে, জমিনবাসীর উপরে তোমরা রহম করো, ইরহামুকুম মান ফিস সামা, আসমানবাসী তোমাদের উপরে রহম করবেন। আসমানবাসী কে? আল্লাহ। আল্লাহ রহমত থাকলে কারো রহমত দরকার আছে নাকি? আমি এই 6টাকে আবার মনে করে দিচ্ছি। 1, রমজানের পবিত্রতা রক্ষা করুন ও যাবতীয় অশ্লীলতা হতে বিরত থাকুন, সূরা আনআম 151 নম্বর আয়াতের আহ্বান এটা। 2 নম্বর, দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন, মিশকাত 1963 নম্বর হাদিসের আহ্বান এটা, আপনাদের কাছে আমরা শুনিয়ে দিয়েছি একটু আগে। 3 নম্বর, জিনিসপত্রে ভেজাল দিবেন না, মাপে ওজনে কম বেশি করবেন না। এটা কোথায় পেলাম? সূরা মুতাফফিফিন 1, 2, 3 নম্বর আয়াতের আহ্বান আপনাদের কাছে আমি খালি বাংলায় বললাম। 4 নম্বর, অন্য মাসের চাইতে এ মাসে লাভ কম করুন। আমরা বলছি অন্তত 2% লাভ কম করুন, ইচ্ছা করলে আপনি আরো কমাইতে পারেন। আমি 1 সপ্তাহ আগে একটা সুন্দর খবর পেয়েছি, আমাদের রাজশাহীতে এরকম মানুষ আছে জানতাম না, জয়তুন ডালে মেশা করা অভ্যস্ত আমরা। আমাদের এক ভাই আমার জন্য মেশা কিনে এনেছেন, আমার ছেলে কিনে এনেছে 10 টাকা দিয়ে, আর এবার উনি কিনে এনেছেন 5 টাকা দিয়ে। আমি ব্যাপার কি বলছে, ওই বসে রাস্তার ধারে বসে, আলাদা দোকান নাই এই লোকটা। ভাই উনি কিভাবে পাঁচ টাকা নিলেন যে? আমার ভুল হচ্ছে, ওই একই ব্যক্তি আগে নিচ্ছেন দশ টাকা দিয়ে, দশ পনেরো দিন আগে, আর উনি আবার নিচ্ছেন এই পাঁচ টাকা দিয়ে। তাহলে যতন গেল মেসা তো দশ টাকা, আপনি পাঁচ টাকা নিলেন যে? ভাই রমজান মাস আসলে আমার নিয়ম হল, আমি প্রতি রমজান মাসেই আমি অন্য মাসের চাইতে অর্ধেক লাভ কম করি, অর্থাৎ 50% কম করি। তো রমজান তো আসেনি, এখন তো শাবান চলছে। আল্লাহ রসুল শাবান মাস থেকেই শুরু করতেন সিয়াম, তো আমি শাবান মাস থেকেই শুরু করলাম রমজানের সম্মানে, যদি রমজান পর্যন্ত আসার আগে যদি মৃত্যু হয়ে যায়। দেখেন কি ইমান, একটা গরিব মানুষ তার দোকান মতো নাই, তার কারেন্ট চার্জ ক্ষমতা নাই, রাতে ধারা বেঁচে মিশাক বিক্রি করে আর আতর পাতর বিক্রি করে। এই একটা সামান্য গরিব মানুষ এই ব্যবসায়টা যদি আল্লাহর বাস্তে নিজের লাভ থেকে দশ টাকা জিনিস পাঁচ টাকায় বিক্রি করতে পারে, আমরা তারা কোটিপতি লাখপতি ব্যবসায়ী, আমরা কি কিছুই করতে পারি না? আমরা 2% বলেছি, ভাই 2% নয়, আপনি যাহা খুশি কমান, যেটাই কমাবেন ওটা আল্লাহর কাছে কর্জ হবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে মানুষ যদি তুমি আমাকে কর্জ দাও, আমি তোমাকে দ্বিগুণ ত্রিগুণ অসংখ্য গুণ দান করব, তুমি তো জানো না কত তোমাকে দান করব, এবং তোমার সমস্ত গোনা খাতা আমি ক্ষমা করে দেব। অতএব অসুন আমরা রমজান মাসে এই সম্মানে আমরা নিজেদের নিজের ব্যবসা যে যে পেশাতে আছি আমরা কিছু লাভ কম করি, ইনশাআল্লাহ বাংলাদেশে আল্লাহর রহমত ও বরকত নেমে আসবে। 5 নম্বরে, ব্যবসায় প্রতারণা ও ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, ব্যবসায় প্রতারণা করা, আল্লাহ সুবহান মান গাসসানা ফালাইসা মিন্না, যে মুসলিম শরীফে হাদিস, এটা আপনাদেরকে আমরা শুনিয়ে দিলাম। এবং ভেজাল দেওয়া সম্পর্কে যে কথা আপনারা একটু আগে শুনেছেন, যে তোমরা পরস্পরকে হত্যা করো না, সুরায় নিসা 29 নম্বর আয়াতের এই দাবিটা আপনাদের সামনে আমরা রেখেছি। 6 নম্বরের বিষয়টা হচ্ছে, অধীনস্থদের প্রতি দয়া করুন, এই বিষয়টি আল্লাহ রসুলের আহ্বান। এর হামু মানফিস সময়ে, এর হামু মানফিল অর্ধে, এর হামুক মানফিস সামা, তোমরা জমিনবাসী পর রহম করো, আসমানবাসী তোমাদের রহম করবেন। আল্লাহ রসুলের আহ্বান যেন আমরা সবাই মনে রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানুল মোবারকের সত্যিকার অর্থে সিয়াম রাখার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আজ থেকে তারাবি হতে পারে, ইনশাআল্লাহ সিয়ামের চাঁদ আপনারা হতে দেখতে পাবেন রমজানের, আশা করছি। এবং এখানে তারাবি হয় অন্যবারের মতো, ইনশাআল্লাহ এবারও হবে, আপনারা আসবেন। 1:15টায় ইনশাআল্লাহ আজান হবে, 1:30টায় জামাত শুরু হবে এশার জামাতে। আর এই সঙ্গে আপনাদেরকে মনে করে দিচ্ছে যেগুলো বিষয়, রমজান মোবারক পবিত্র মাস, দানের বিষয়টা বলতে ভুলে গেছি। আল্লাহ রসুল এই হাদিসটা শুনে দিই, কান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাসে বিল খায়রে কারিহিল মুরসালা। রমজান মাস আসলে আল্লাহ রসুল সবচেয়ে বড় দানশীল হয়ে যেতেন, এবং এত বেশি দান করতেন কারিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। এত ব্যাখ্যা দেওয়া লাগে না, আমাদের সবারই এটা চিন্তা করা ভালো। রমজান মাস দানের মাস, শুধু দান করে যাবেন, পাবেন পরে ইনশাআল্লাহ, আপনি লস খাবেন না। গত কালকে পত্রিকাটা পড়লাম, একজন নাম করা লেখক তিনি লিখছেন, আমার আব্বা ঝিনাইদহে থাকেন, আমি থাকি ঢাকাতে, আব্বার এই পেটে হয়েছে কি বলে পাথর হয়েছে, আমি ডাক্তার আনতে যাচ্ছি, আব্বা বোঝায় খোকা ডাক্তার আনিস না, টাকা পয়সা ব্যয় করে লাভ নাই, কি করবো তাহলে? আমি এখন কিচ্ছু করতে হবে না, গ্রামের একটা গরিব মানুষ ডেকে নে, ভাই তুমি কি সমস্যা আছো তাই না, তাহলে এই যাও এই টাকাটা নিয়ে যাও। ছেলে লিখছেন পত্রিকায়, আমার আব্বা গরিবকে দান করল, 1 সপ্তাহ পরে টেস্ট করে দেখি আব্বার পেটের পাথর সরে গেছে। একবার বাস্তব ঘটনা, তার নাম ঠিকানা সবই দিয়েছে পত্রিকায়, যে আল্লাহ পেটে পাথর দেয়, আল্লাহ দেখলো আমার বান্দা ডাক্তার কাছে যায়নি, আমার কাছে এসেছে, আমি কি তাকে মাহরুম করতে পারি? অতএব ভাইরা, আমার আল্লাহর রাস্তায় দানশীল হওয়ার চেষ্টা করুন, বকিল হবেন না, কৃপণ হবেন না, আল্লাহকে দিন, আল্লাহ আপনাকে দান করবে। পড়ে আছে এখানে বাতুল মালের দান করার সেন্টার, এটা এতিম 500 আমার এখানে, বাতুল মালের ফান্ড এখানে, কত যে আছে হিসাব নাই। চোখ বুঝি আল্লাহর বস্তে এখানে আসবেন, দানও করবেন, সালাত আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে দিনে হকের উপর টিকে তার তৌফিক দান করুন, রমজান মোবারককে যথাযোগ্য সম্মান করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।